উড়েছি আলো, উড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, যে ঢেউলে উড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, উড়েছি প্রদীপ সেই আলো জেলে।